ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. فقد قال الله تعالى: ان الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شاطر سرشت ربي سرشت جاينا আল্লাহর মসজিদে সম্মানিত সম্মানিত ইসলাম প্রিয় শ্রদ্ধাভাজনরা, প্রিয় যুবক ভাইরা এবং বাসায় সর্বনেতা সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের একটা প্রিয় গুরুত্বপূর্ণ আমল সালাতের জামা আদায়ের জন্য নির্বাচিত করেছে। শুরুতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানব জাতির জন্য সবচেয়ে দামি জিনিসটার নামটা কি? মানুষের জন্য সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিসটার নামটি হচ্ছে ইমান। মোহাম্মদের সাথে বলি, নামটা হচ্ছে ইমান। ইমানের চেয়ে দ্বিতীয় দামি মূল্যবান জিনিস আর নাই, এটা আমি তো বিশ্বাস করি। সুতরাং যারা প্রকৃত ইমানদার, যারা ইমান এনেছে, যারা যথার্থ ইমানদার মুমিন, তারা হলেন কোরআনের ভাষা অনুযায়ী খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা বলি সুবহানাল্লাহ। তারাই হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কারা? যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার, তারাই বলেন সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠত্বের আসনে তারাই সমাসীন হয়েছে। কি কারণে? কয়টা কারণে? একটা কারণে, কারণটা হলো ইমান। সেই ইমান হলো সবচেয়ে দামি, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। আল্লাহ আমাদেরকে আমার তৌফিক দিয়েছেন যেন অন্তরের অন্তঃস্থল থেকে এ পর্যায়ে শুকরিয়া আদেশ করে বলি আলহামদুলিল্লাহ। ইমানের কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ততা লাভ করে। সুবহানাল্লাহ, কিসের কারণে? ইমানের কারণে। সেই ইমান হলো সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান। কেমন দামি, কেমন মূল্যবান? একজন ফকির, একজন মিসকিন, একজন কাঙ্গা, তার ইমানটা যদি এক পাতা রাখা হয় আর গোটা পৃথিবীর ধনীদের সমস্ত ধন সম্পদ যদি আরেক পাল্লা রাখা, তাহলে ইমানের পাল্লা ভারী হবে, ধন সম্পদের পাল্লা হালকা হবে। নাম ইমান। সুতরাং ইমানের যে দ্বিতীয় মূল্যবান, দ্বিতীয় দামি জিনিস আর পৃথিবীতে নাই। যতদিন ইমানদার থাকবে ততদিন এই জগৎ টিকে থাকবে। যখনই ইমানদার থাকবে না, ইমানদারদের বিদায় হবে, তখনই এই জগতের অবসান ঘটবে। এটা আমার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লা তাকুমু সাআতু হাত্তা ইকালা আল্লাহ আল্লাহ। ইমানদার যতদিন থাকবে এই জগতের বয়স হায়াত ততদিন থাকবে, মৃত্যু ঘটবে না। এজন্য ইমান, ইমানদার টিকে রাখতে হবে পৃথিবীর টিকিয়ে রাখার স্বার্থে, পৃথিবীর হায়াত বাকি রাখার স্বার্থে পৃথিবীতে মোমেন বাকি রাখতে হবে। না হলে মোমেন থাকবে না, পৃথিবীও থাকবে না। কি হবে, কেমন হবে? ইমান হলো এই জগতের রূহ, আত্মা। পৃথিবীতে সব জিনিসের একটা রূহ আছে, আত্মা আছে। আত্মা যদি থাকে, রূহ থাকে, টিকে থাকে, বেঁচে থাকে। রূহ থাকে না, আত্মা থাকে না, মরে যায়। ঠিক তেমনি ভাবে জগতের রূহ, আত্মাটার নাম হলো ইমান। যখন ইমান থাকবে না, ইমানদার থাকবে না, তখন কিয়ামত অনিবার্য হয়ে উঠবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ওই প্রকৃত মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে সাজিয়েছে। সূরা যারিয়াত 27 নম্বর আয়াত প্রথম পৃষ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আসমান আল্লাহ সাজালেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়ে। কার জন্য? মুমিনের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। জমিনকে আল্লাহ সাজালেন কার জন্য? ওই মুমিনের জন্য যে ঈমান এনেছে, প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি দিয়ে, নদ নদী দিয়ে, পশু পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সাজালেন, আসমানকে সাজালেন কার জন্য? ওই মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এই সাজ সজ্জা ততদিন থাকবে, আসমান জমিনের এই বিশ্ব জগতের সাজ সজ্জা শোভা ততদিন থাকবে, যতদিন মুমিন থাকবে। মুমিন থাকবে না, সাজ সজ্জা থাকবে না, তাকুমুস সাআতু যে আসলে যাই, এই সাজ সজ্জা নষ্ট হবে, কেমন সংগঠিত হয়ে যাবে। তার নাম ইমান। এটা এত দাম, এত দাম প্রকৃত মুমিনের জন্য বিশাল। প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, সে যদি প্রকৃত ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আয়োজন করে রেখে দিয়েছে, কি পুরস্কার, কি প্রতিদান? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করছেন, আ'তাইতু লি'ইবাদি আস-সালিহিনা বক্তব্যটা মূল বক্তব্য আল্লাহর ভাষাটা হলো নবীজির আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন কাদের জন্য প্রকৃত ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন লি'ইবাদিয়াস সালিহিন আমার নেককার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যেটা অস্থায়ী চলতে কল্পনাও তারা করতে পারবে না কি প্রস্তুতি কি নিয়ামত এই হতে পারবে এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা হচ্ছে মা রাআইন রাত এমন নিয়ামত এমন পুরস্কার যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআ সেটা অন্য কোনো কান কোনোদিন শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার কোনো অন্তর কোনোদিন সেটার কল্প সেটা কোনো মানুষের অন্তর সেই নিয়ামতের উপলব্ধিও কখনো হয় নাই দাবি পূরণ করে যায় সে প্রকৃত ইমানের জন্য বিশাল হয়েছে যে অবস্থায় জগত থেকে কল্পনাও কোনোদিন সে করতে পারবে না ইমান সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস এবং খুব ভারী জিনিস ইমানটা খুব ভারী জিনিস ওজনটা হাদিস শরীফে আসছে কেমন ভারী কেমন ওজন আল্লাহ তাআলার এক মহান নবী আসমান আসমানে কিতাব জারি যার উপরে তাওরাত নাযিল হলো তিনি হলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন আলিমনি লিকা আলিমনি কালিমা আল কুরআন বিহা আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও এমন একটা কালিমা শিখিয়ে দাও এমন একটা জিকির শিখিয়ে দাও আল কুরআন বিহা যার মাধ্যমে তোমাকে আমি স্মরণ করব সেরকম একটা কালিমা আমাকে জিকির শিখিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আসমান ছাড়া নেই কোনো মাবুদ কোনো নেই কোনো উপাস্য তুমি এটা বলো হযরতে মূসা কি জবাব দিলেন বললেন আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির এমন একটা কালিমা শিখিয়ে দিলে কুল্লু আব্দিকা ইয়াকুলু হাদা কুল্লু আব্দিকা ইয়াকুলু হাদা এটা তো প্রত্যেক বান্দাই করে থাকে উনি ভাবছিলেন বিশেষ বা স্পেশাল কালিমা আছেন তার জন্যই শুধু থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি এই জিকিরের এই কালিমার মর্ম বুঝতে পারলে না কত মর্যাদা তুমি বুঝতে পারলে না শোনো লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফাতি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতি লামা মারাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ ও মূসা শোনো السماوات السبع شاد اسمان والارضين السبع هو شاد زمین تدی فی کفت ایک پالا رہا ہے ولا اله الا الله اللہ اله الا الله کی تدی اور ایک پالا رہا ہے تاہولے لا اله الا الله رو پالا تمانی بے جاتے آشاد اسمان شاد زمین یہ پالا تا হালকা হয়ে যাবে ইমানের এই কালিমা যতদিন থাকবে, ইমানদার যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, সব সৃষ্টি সব জায়গায় অটুট থাকবে। লর্ড কোনায় কিয়ামত ঘটবে না, শুধু ইমানের কারণে, ইমানদারদের কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন, মানব জাতির জন্যে ইমানের যে বড় মূল্যবান ভারী জিনিস দ্বিতীয়টি আর নাই। আল্লাহ আমাদেরকে ইমান আনার তৌফিক দিয়েছেন, কোন আবেদন লাগে না, কোন ত্যাগ স্বীকার নাই আমাদের। পৈতৃক সম্পত্তি হিসাবে মিরাজ হিসেবে আল্লাহ দিয়েছে, দাম নাই, আকর্ষণ নাই। এই জন্য আরেকবার মহাম্মদের সাথে পরিজা অন্তরে সমস্ত মহাব্বত জুড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা চালকের প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ আমাদেরকে আমরণ কালিমার উপরে বেঁচে থাকা, অটুট থাকা, কায়েম দায়েম থাকা তৌফিক দান করুন বলি আমিন। এটা এমন পাওয়ার পড়ার সাথে সাথে বহুরূপে পরিবর্তন ঘটে। নাম কি? ইমান। কালিমা বুঝিনা বিদায় কোনো পরিবর্তন নেই। এই কালিমা পড়ে ভিক্ষ গো ভিক্ষা চায়, নাস্তিক ও ভিক্ষা দেয়, বোঝে না যে বলে সেও বোঝে না, যে নাস্তিক ভিক্ষা দেয় সেও জানে না। নাস্তিক বুঝতে তো লাথি মেরে ফেলা যেত ভিক্ষুকে, কি বলে ভিক্ষা দিচ্ছে, আমি তো এটার বিরোধিতা করি, ঘৃণা করি। ঠিক কিনা বলে হাদিস শরীফে আসছে, যে লোকটা একটু আগে চিরস্থায়ী জাহান্নামী ছিল, কালিমা পড়ার কারণে মুহূর্তে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেল, মুহূর্তে অপরিবর্তিত পরিবর্তন। হাদিস শরীফে আসছে, হযরত আনাস মহান সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা উলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা খেদমত করতে। বর্ণনা করছেন কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইহুদি বালক, রাসূলুল্লাহ খেদমত করতে। ফামারিয়া ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আপনারা খেদমতে পেশ করেছি। ফামারিয়া ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় ওই ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে গেল, রাসূলুল্লাহ তাকে দেখার জন্য গেলে, ফাকাআদা ইনদা রাসি, রাসূলুল্লাহ তার মাথার পাশে বসলেন। ফাকালা আসলিম, রাসূলুল্লাহ বললেন তুমি মুসলমান হয়ে যাও। ওয়া ফানাসারা ইলা আবি, ফানাসারা ইলা আবি, তার পাশে তার বাবা বসেছিলেন, ওই ইহুদি ছেলের বাবা বসেছিলেন, বাবাও ইহুদি, ছেলেটাও ইহুদি। রাসূল ইসলামের হুকুম, আসলি তুমি মুসলমান হয়ে যাও। সে আল্লাহ রাসূলের হুকুম পাশাপাশি মৌন অনুমতি চাচ্ছে বাবার কাছ থেকে। বাবা কি বললেন? বাবা সাথে সাথে বললেন, আতিউ আবুল কাসিম, আতিউ আবুল কাসিম, আবুল কাসিমের কথা তুমি মেনে নাও। রাসূল ইসলামের একটা কুনিয়া ছিল, উপনাম ছিল আবুল কাসিম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। সাথে সাথে ওই ইহুদি ছেলেটা আসলামা, মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো হুকুমদাতা, নেই কোনো রাজ্জাক, নেই কোনো বিধানদাতা, নেই লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত প্রকার আল্লাহ প্রতিদ্বন্দ্বীকে নাকচ করে দেওয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহদা তিনি এক একক লা শরীকা লা তার কোনো শরীক নেই শরীক শিরিক নেই ওয়া আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুশিতে ঘর থেকে বের হয়ে কি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই ছেলেটাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলে যে খুশি কি হয়েছে বেশি মেহমান করে বলেছে এই জন্য ইমানের চেয়ে বড় দামি বড় মূল্যবান জিনিস কোনো ভারী জিনিস আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কি আমরা নেই আমরা কে তো নিজের মূল্যায়ন করা শুক্রিয়া আদেশ বলি আলহামদুলিল্লাহ এখন মুমিন বলে দাবি করছে ইমানদার হিসেবে পরিচয় দিচ্ছে এই দাবি পরিচয়ের মাধ্যমে প্রকৃত ইমানদার হওয়া যায় এটা খুব ভারী জিনিস এটা খুব মজবুত জিনিস এত মজবুত এত ভারী গোটা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে একজন প্রকৃত ইমানদারের বুক থেকে ওই ইমানটা ছিনিয়ে নিতে পারবে না নেওয়া সম্ভব না কেন এটা খুব ভারী এটা খুব মজবুত এটা খুব কঠিন যদি সে প্রকৃত ইমানদার তার উদাহরণ আছে ইতিহাসের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় উদাহরণ আছে প্রকৃত মুমিনদের অন্তর থেকে কলিজা থেকে মুখ থেকে ছিনিয়ে নিতে পারে না কখনো কেউ তার উদাহরণ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক কাফেরের গোলাম ছিলেন ক্রীতদাস ছিলেন উবাই ইবনে খালফ তার মনিব ছিল শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে কি নির্যাতন না করেছে মরুভূমির সে উত্তপ্ত বালুর উপরে খালি গায়ে শুয়ে দেওয়া হয়েছে বুকের উপরে হাজারাতুল কাবিরা বড় পাথর উদ্দেশ্য ছিল সে যেন মরে যায় অথবা অধৈর্য হয়ে যেন ইমান থেকে বিমুখ হয় ফিরে আসবে কিন্তু কি হয়েছে এই বিশাল পাথর দিনের পর দিন অপথনের যাতন তারপরও সমস্ত শক্তি প্রয়োগ করেও হযরত বিলালের মতো বিশাল ইমানদারের বুক থেকে ইমানটা ছিনিয়ে নিতে পারে না বরং মুখ থেকে বেরিয়ে আসছে আহাদ আহাদ অর্থাৎ আবুদা আবুদু মা তাবুদু তোমরা যে দেবতার পূজা করো আমি বিলাল জীবন থাকতে কখনো সেটা পূজা করব না চমত্ত শক্তি প্রয়োগ করো আমার বুক থেকে ওই কালিমা ইমানটাকে ছিনিয়ে নিতে পারবে না আর ঘোষণা দিচ্ছি লা আবুদু মা তাবুদুন তোমরা যা দেব দেবী পূজা করো গায়রুল্লাহর কথা মানো আমি সেটা কখনো করব না এর নাম ইমান এর নাম প্রকৃত মুমিন প্রকৃত ইমান আমরা সেরকম কি না নিজের একটু বিচার করি তারপর হযরত ইয়াসিন তার সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈমান গ্রহণ করার কারণে কেমন মুমিন ছিলেন কেমন প্রকৃত ঈমানদার ছিলেন কি নির্যাতন করা হলো তারপর তাদের বুক থেকে ঈমানটা ছিনিয়ে নিতে পারে নাই তারা হাসি মুখে শাহাদাত বরণ করলেন এবং ইসলামের প্রথম শহীদ হিসেবে নিজেদেরকে তুলে ধরলেন আল্লাহ ইসলামের প্রথম পুরুষ শহীদকে হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মহিলা শহীদকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কি নির্যাতন দুই উটে দুই পাশে তাকে বেঁধে ফেলা হয়েছে উটকে ছেড়ে দেওয়া হয়েছে দ্বিখণ্ডিত হলো তারপর ঈমানকে তারা ছাড়েন না প্রকৃত মুমিনের অন্তর থেকে কলিজা থেকে মুখ থেকে চীনা থেকে সমস্ত পৃথিবীর শক্তি একত্রিত করে ছিনিয়ে নেওয়া সম্ভব না তাদের জন্য তো আল্লাহ পাক বলছেন এমন পুরস্কার আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান সেটা বর্ণনা শোনেনি, কোন অন্তর মানুষের অন্তর সেটা উপলব্ধিও করতে পারে না। আমাদের মতো ইমান তো যেদিকে হাওয়া সেদিকেই বয়ে যাওয়া, যেদিকে আসলাম সেদিকেই দৌড় দেওয়া। তাগুত কি, কুফুর কি, শিরিক কি, কোন ভাবাও পারে না। প্রিয় ভাই আমার, তারপর আমরা একবারে আপনাকে স্বীকার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে স্বীকার করি। এখানে বসে থাকার সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে মুমিনদেরকে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমান আড়া হয়েছে, তারপর বলছেন তোমরা বারবার ঈমান ঈমান না পড়া, আবার ঈমান আনা কিসের? এটা দিয়ে আমরা বোঝাতে চাইলে ঈমান যে আনছে, বসে থেকো না, সতর্ক থাকো, সাবধান থাকো, হুঁশিয়ার থাকো, ধোঁকাবাজদের ধোঁকায় যাও, ঈমানটা যেন ছিঁড়িয়ে নিতে না পারে। শয়তান, শয়তানের দোষক, এরা যেন এই বিশাল দামি মূল্যবান ঈমানের উপরে যেন হামলা করে বসতে না পারে। হামলা করে না, কথা, বক্তব্য, সাহিত্য, সংস্কৃতি, কত চমৎকার কথা যে ইমানের উপর হামলা করে, এরা হলো সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বড় চোর, সন্ত্রাসী, ঠিক কিনা বলে। কারণ দামি জিনিসের যে চুরি করতে আসে কি ছোট না বড়, সে কি সগিরা না কবিরা, সে সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় টাকা। মুমিনের সবচেয়ে দামি জিনিসটাই ছিনিয়ে নিতে চায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ইমান জানছো, খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। ইমান যেন চোররা, শয়তান, শয়তানের দোসররা যারা জামিনদারের জন্য হামলা করে বলে বসে না বসে ছিনিয়ে নিতে না পারে, সতর্ক থাকো, সাবধান থাকো, হুঁশিয়ার থাকো। এই জন্য প্রিয় ভাই আমার, মুমিন আল্লাহ ইমান আল্লাহ এখন বিবেচনার বিষয় হলো, পর্যালোচনার বিষয় হলো, আমি কি প্রকৃত ইমানদার হয়েছে কিনা। আল্লাহ তাওহীদের উপর এখন তোমাদের বিশ্বাসী হলে ইমানদার হওয়া যায় না। সাথে কি লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে খুব খেয়াল করে সেটা মেহরবানি করে তাওহীদের উপরে, আল্লাহর এবং তোমাদের উপরে বিশ্বাসী হলে ইমানদার হওয়া যায় না। তাওহীদের উপর বিশ্বাসী হওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে তিনি যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠের প্রতি ইমানদার হওয়া লাগে। আমি তাওহীদের কারণ ওই কাফের, ওই যে ইহুদি নাসারাদের বিশাল একটা অংশ আল্লাহর তাওহীদের প্রতি তারা বিশ্বাসী, কিন্তু রিসালাতের উপরে তারা কি না, বিশ্বাসী না। আল্লাহ বলছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তুমি যদি এই কাফেরদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলুন না, তারা জোরিয়ে বলবে, স্পষ্ট ভাষা বলবে আল্লাহ। তাদের তাওহীদের বিশ্বাসী হলেই তোমার হওয়া যায় না, রিসালাতের উপরে বিশ্বাসী হওয়া লাগে। তাওহীদের উপরে বিশ্বাসী, রিসালাতের উপরে বিশ্বাসী, কিন্তু খাতমে নবুওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমার কথা আবার বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী। দেখেন না কতদিন থেকে আওয়াজ আসে, কথা, বই বিতরণ, চ্যানেল, বক্তব্য, বিবৃতি, সেমিনার, সিম্পোজিয়াম, কত কিছু করে মুহাম্মদ আসলাম শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী না। এই জন্য ইমানদার হওয়ার জন্য শর্ত হল তাওহীদের বিশ্বাসী হওয়ার সাথে সাথে খাতমে নবুওয়াত মুহাম্মদ আসলাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী, এর উপরে বিশ্বাসী হওয়া। এতেও মুমিন হওয়া যাবে না, তাওহীদের উপরে বিশ্বাসী হওয়া না, খাতমে নবুওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাসী হওয়া, পাশাপাশি সাথে সাথে আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে শিরিক করলা তবু মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না, কোনো প্রকার কোনো দিক থেকে শিরিক করা যাবে না। তাওহীদ বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, খাতমে নবুওয়াতে বিশ্বাসী, কিন্তু আবার কোনো না কোনো দিক থেকে সে প্রচ্ছন্নভাবে হোক যদি শিরিক করা হয় তবু মুমিন হওয়া যাবে না। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর কাছে পাঁচ পয়সার মূল্য নয়। আবার এমন হলো মুখে মুখে শুধু স্বীকার করছে, কালিমা উচ্চারণ করছে, তবু কি মুমিন হওয়া যাবে? কারণ অনেক হিন্দু তো মুখে মুখে অনেক কালিমা উচ্চারণ করে, তবু কি মুমিন হয়ে গেছে, ইমানদার হওয়া যায়? এই জন্য আল্লাহর বক্তব্য হলো, আল্লাহর বক্তব্য আছে আল্লাহর তাওহীদে একত্ববাদী, একত্ববাদের পরিপূর্ণ বিশ্বাসী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হওয়া, খাতমে নবুওয়াতে বিশ্বাসী হওয়া, কোন প্রকার শিরকের সাথে নিজেকে না জড়ানো, এটা অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং ওই কালিমার দাবি অনুযায়ী জীবনকে পরিচালনা করার নামই হলো ইমানদার, প্রকৃত ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই আ'আদাতুল ইবাদিল সালিহিন এমন নিয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছেন যা কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর সেটা কখনো উপলব্ধিও করতে পারে নাই। তাওহীদে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, খাতমে নবুওয়াতে বিশ্বাস, সমস্ত প্রকার আল্লাহর সত্যগত শিরিক থেকে মুক্ত, আল্লাহর সাথে মানে সমস্ত প্রকার ইবাদতের একমাত্র হকদার আল্লাহ তাআলা, ইবাদতে শিরিক না করা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণের ক্ষেত্রে শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত থেকে কালিমার দাবি অনুযায়ী জীবন পরিচালনা যিনি করেন উনি হলেন প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। কালিমাটা হালকা না মজবুত, যে কথা থেকে কথাটা সূত্রপাত, কালিমাটা খুব মজবুত, খুব কঠিন, পাশাপাশি কালিমাটা আবার হালকাও, খুব সহজ। এই জন্য বলা হয় আল ইমান আকসার ওয়া আইসার, আল ইমান আকসার ওয়া আইসার, কালিমাটা খুব মজবুত, খুব ভারী, খুব কঠিন, পাশাপাশি কালিমাটা আবার খুব সহজ, খুব হালকা। সহজ হালকা কেমন করে দেখা যায়? কখনো আকীদা বিরোধী অর্থাৎ কোরআন হাদিস বিরোধী ইচ্ছাকৃত যদি একটা দুইটা কথা উচ্চারণ করা হয় ইমান চলে যায়, ইমান হারা হয়ে যায়, এদিক থেকে কালিমাটা ইমানটা আবার কি সহজ। এই জন্য সতর্ক থাকার, আকীদা বিরোধী কোরআন হাদিস বিরোধী কোনো কথা, কোনো বিশ্বাস, কোনো আচরণ যেন আমার কাছ থেকে প্রকাশ না হয়। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, বারবার বলেছেন ইমান এনেছ আবার ইমান আনো, অর্থাৎ ইমানের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো, হুশিয়ার থাকো, ইমান হারা হয়ে না যাও। সাহাবা কিরামকে ইমান শিখাচ্ছেন, ছোট্ট একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদুরু মান ইমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ইমান কি জিনিস তোমরা কি জানো? সাহাবা কিরামের সেই ভদ্রচিত উত্তর ছিল আল্লাহু আ'লাম ওয়া রাসূলু আ'লাম, তা রাসূলই ভালো জানেন। তারপরে কয়েকটা আমলের কথা বললেন, ইমান শিক্ষা দিচ্ছেন, ইমান হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ রাখা ইমানের অংশ না, ইমানের বাহিরের অংশ, ইমানের অংশ অবিচ্ছেদ্য অংশ, ওয়া ইতাউ যাকাত, যাকাত প্রদান করা, অসমু রমাদান, রমাদান মাসে রোজা রাখা ইত্যাদি। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারি বা বিষয়টা স্পষ্ট হয়, ইমানের সাথে সাথে আমলের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। যেখানে ইমান সেখানে আমল, কোরআন আপনি পাতায় পাতায় পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইমানের কথা বলেছেন পাশাপাশি আমলের কথা বলেছেন। তাহলে আমল ছাড়া ইমান দিয়ে নাজাত মিলবে? আল্লাহ বলছেন বিখ্যাত সূরা সূরাতি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, ইল্লাল্লাযিনা আমানু, না তারপরে বলে সুম্মা হাদানাহু আসফালা সাফিলি, এত সুন্দর সৃষ্ট মানুষকে আমি আবার নিচ থেকে আরো নিচে বেঁচে থাকে, অর্থাৎ হিরো থেকে জিরোতে নামিয়ে ফেলি, তবে তাদেরকে না, কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে তাদেরকে আমি নিচ থেকে নিচে নামাই না, জাহান্নামে নিব না, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সৎকর্ম মানে কোন হাদিস না দিন মানা, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত প্রশংসা রয়েছে সুবহানাল্লাহ। তো যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা, আমল ছাড়া ইমান দিয়ে নাজাত কেমনে যাবে, কেমনে হবে, ইমান নিয়ে আমল ছাড়া কেমনে হবে, কোন আশায় বলবো আমি। তারপর আল্লাহ পাক বলছেন সূরা বাইকিনা 30 নম্বর পারা, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনলো সাথে সাথে আল্লাহ পাক বলেন সৎকর্ম করে নেক আমল করলো খায়রুল বারিয়া, তারা হলো পৃথিবীর সেরা। বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা ঈমান আনে মালিকের প্রতি, স্রষ্টার প্রতি এবং সৎকর্ম করে, যারা আল্লাহ নিজে বলছেন তারা হলো পৃথিবীর সেরা, পৃথিবীর সেরা। সুতরাং কথার দীর্ঘায়িত করছি না, আমি যদি পৃথিবীর সেরা হতে চাই, আমি যদি অফুরন্ত অর্থাৎ পরিপূর্ণভাবে ক্ষতি থেকে রেহাই পেতে চাই, আমি যদি পৃথিবীর সেরা হতে চাই, তাহলে আল্লাহর বক্তব্য আমাদের সামনে স্পষ্ট, ইমানের সাথে সাথে নামাজ পড়ে যাওয়া, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে যাওয়া, রমাদান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, ইত্যাদি আমার আছে, বান্দার হক আল্লাহর হক কোনটা বেশি, বান্দার হক বেশি। দেখা গেছে আল্লাহর অধিকার আর মানব অধিকার দুটো একত্রিত করে দেখা গেছে 100 ভাগের মধ্যে 75% হলো বান্দার হক, 25% মাত্র হলো কার হক, আল্লাহর হক, আল্লাহর অধিকার হক। আল্লাহ এতটা গুরুত্বপূর্ণ ইসলাম দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, ওই বান্দার হক যদি কারো দ্বারা খর্বিত হয়, লুণ্ঠিত হয়, তাহলে আল্লাহ পাক বান্দার ওই ক্ষমা করবেন না। যতক্ষণ বান্দা ক্ষমা না করবে, তাহলে আল্লাহর হক বান্দার হক আদায় করে গেলেই ইমানের পরে আল্লাহর ঘোষণা এবং রসুলের ঘোষণা হলো সে প্রকৃত ঈমানদার। তাকে কেমন যদি সেদিন বলবেন কি, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আপনারা আসো আমাদের বিনিময়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর একটা কথা বলছে, ওয়া তিলকা জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই তোমার সে জান্নাত, তোমাকে আমি উত্তরাধিকারী বানাচ্ছি, কেন তুমি আমল করে আসছো, এই আমলের বিনিময়ে তুমি চলে যাও। এখানে প্রশ্ন আসতে পারে, আরেক হাদিসে আসছে আল্লাহ রহমত ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, আর আল্লাহ এখানে বলছেন জান্নাত আমলের বিনিময়ে, কোন সংঘর্ষ না, সংঘর্ষই না, অর্থাৎ প্রথমে আল্লাহ রহমত হয়, আর আমল যে করতে পারে এটা তো আল্লাহ রহমত। আমি যে নামাজ পড়তে পারছি, আমার পিপাসা আছে, আগ্রহ আছে, ইচ্ছা আছে, এটা যদি থাকে তাহলে আল্লাহ রহমত দান করবে, এই রহমত বদৌলতে আমি আমল করে যাচ্ছি, তাহলে ওইটার সাথে সংঘর্ষ নেই, সাংঘর্ষিক না। আর আরেকটা জবাব হলো, আল্লাহ রহমতে প্রথমে জান্নাতে যাবে মুমিন, তারপরে জান্নাতে নাজমে আমল, সে কি করবে, আমলের বিনিময় ভোগ করবে, লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। পাশাপাশি নেক আমলগুলো করে যাওয়া, কোরআন হাদিস জানার মানার আমরণ এর উপরে থাকার তৌফিক দান করুন আমাদের সবাইকে সর্বজনে বলে আমিন। ওয়া আলাইহি আল মানাম جل قبل جمع شعر لك السنة في هذا وصل نبينا محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.